ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মা মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর ও শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ রজনী পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারীম এবং সহি হাদিস ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক দিনই সুন্দর সুন্দর আলোচনা শোনার পরে আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ পর্যায়ে এসে আমি গুনাগার আপনাদের সাথে হাজির হওয়ার এবং আপনাদেরকে এত রাত্রিতেও এখানে বসে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, বেশি সময় নেওয়া আজকে আর ঠিক হবে না, কারণ 11:18 হয়ে গেছে। তো বেশি রাত্রি আলোচনা শুনতে শুনতে সালাতুল ফজরেই আদায় করা হবে না, তো এর জন্য আলোচনা কম শুনে আমল বেশি করা দরকার। তো এই জন্য আমরা চেষ্টা করব যত অল্প সময়ের মধ্যে আজকের ইসলামী মহাসম্মেলন শেষ করার জন্য আমরা চেষ্টা করব। আর বাহিরে যে সকল ভাইয়েরা রাস্তায় বাহিরে ঘোরাফেরা করতেছেন, দাঁড়ানো আছেন, আমি অনুরোধ করব অল্প সময়ের জন্য কষ্ট করে একটু ভিতরে এসে যদি আমরা বসে যাই, এটা আমাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য বাহিরে কথাবার্তা না বলে, বাহিরে ঘোরাফেরা না করে আমরা এই সম্মেলন স্থলে আমরা ভিতরে এসে যাই। আর যে ভাইয়েরা এখানে বসেছি, আমরা একটু চেষ্টা করব, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবও বলেছেন যে শেষ পর্যন্ত আমরা একটু বসার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ মাহফিল তো সবসময় হয় না। এই এলাকায় বছরে এই মসজিদের উদ্যোগে এখানে একদিন মাহফিল হয়েছে, তো এই জন্য একদিন একটু কষ্ট করলাম, আজকে একটু হয়তো ঘুম কম হইলো, ইনশাআল্লাহ সারা বছর তো এই কষ্টটা আর হয় না। তো এই কষ্টের দ্বারা যদি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা জানতে পারি, শিখতে পারি, তাহলে এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ। আমরা আলোচনায় আসি, আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সবাই এখানে যারা আছি, এরা সবাই আজ থেকে 100 বছর আগে এই গ্রামে কেউ ছিলেন, তাহলে বোঝা গেল 100 বছর আগের কোনো মানুষ এখানে এখন নাই। আজ থেকে 100 বছর পরে এই টেকপাড়া উত্তরপাড়া জামে মসজিদের এইরকম ইসলামী মহাসম্মেলন হবে ইনশাআল্লাহ। সেই সম্মেলনে আমরা কেউ থাকব, তাহলে বোঝা গেল এইখানে এই সম্মেলনে 100 বছর আগেও এই এলাকায় আমরা ছিলাম না, 100 বছর পরেও আমাদের কেউ এখানকার থাকব না। তাহলে আমরা যাব কোথায়? যাবেন কোথায় 100 বছর পরে? একটা কথা বলার চেষ্টা করবেন, তাহলে ঘুম আসবে না। আর আমরা যা অল্প কিছু কথা বলবো, এটা ভালো করে বুঝার আমাদের জন্য সুবিধা হবে, এই জন্য একটু কথা বলবেন। তাহলে আমরা 100 বছরের মধ্যে সবাই যাব কোথায়? কবরে। তাহলে কবরে যাওয়ার পরে আমাদের প্রথমেই গেলে মাত্রই একটা পরীক্ষা হয়, একবারে শুরুতে একটা পরীক্ষা, আবার কেয়ামতের ময়দানে আরেকটা পরীক্ষা আছে। তো প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, প্রাথমিক যে পরীক্ষাটা হয়, এখানে কোশ্চেন কয়টা মাশাআল্লাহ দেখেন, এখানে সব ভাইরা প্রশ্ন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন যেহেতু আগেই পাওয়া গেছে, তাহলে আমাদের জন্য পরীক্ষা দেওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নগুলো বলেন তো দেখি কি কি প্রশ্ন। এক নম্বরটা কি, মার রাব্বুকা? দুই নম্বরটা, ওয়ামা দীনুকা? তিন নম্বরটা, ওয়ামান নাবিয়ুকা? সুবহানাল্লাহ, প্রশ্ন তিনটা একেবারে সংক্ষিপ্ত, ছোট ছোট প্রশ্ন। উত্তরটা কি লম্বা না উত্তরটাও সংক্ষিপ্ত? উত্তরও সংক্ষিপ্ত। উত্তরটা কি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ, প্রশ্ন তিনটা করার মধ্যে সময় লেগেছে সর্বোচ্চ এক মিনিট, উত্তরটা দিতে সময় লেগেছে সর্বোচ্চ এক মিনিট। দুই মিনিটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পুরা জিন্দগির ইমানের খবরটা রাব্বুল আলামিন পরীক্ষাটা করে ফেলেছেন। সুবহানাল্লাহ, একটা বিশাল পাতিলের মধ্যে, একটা বিশাল হাড়ির মধ্যে 40 কেজি, 50 কেজি, 60 কেজি ভাত চাউল রান্না করতেছেন। এই চাউলগুলো বাদ কতটুকু হয়েছে এটা পরীক্ষা করার জন্য আমরা দেখা যায় পাতিলের সব বাদগুলো টিপে টিপে দেখি না, কয়টা দেখি, একটা দুইটা দেখলে বোঝা যায় পুরা পাতিলের বাকি এক মন চাউলের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার 70-80 বছরের জিন্দগিটাকে এই তিনটা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে টিপ দিয়ে বের করে ফেলবেন, আমার আপনার পুরা জিন্দগির ইমান আর আমলের কি অবস্থা। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় এই তিনটা প্রশ্নের সাথে আমার আপনার পুরা জিন্দগির আগাগোড়া কানেকশন আছে, কি বলেন? না থাকলে এই তিনটা টিপ দিলে এক মিনিটে আপনার পুরা জিন্দগি বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই তিনটা কোশ্চেন আলোচনা করতে গেলে আমাদের দীর্ঘ সময়ের দরকার। আমি শুধু তিনটা কোশ্চেনের দুই নম্বরটা একটু আলোচনা করব অল্প সময়ের মধ্যে। তাহলে দুই নম্বর কোশ্চেনটা কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? একজন আল্লাহর বান্দা জমিনে আসার পরে সর্বপ্রথম কাজ হলো তার রবকে চেনা, রবকে খোঁজা, তার রবকে রবের মারফত রবের পরিচয় জানা। রবের পরিচয় জানার পরে দুই নম্বর কাজ হলো তার দিন কোনটা, সেই দিনটা সেই ঠিক করে নেওয়া, দিনটা সিলেক্ট করা। তিন নম্বর কাজ হলো সেই জমিনে কার আদর্শ অনুযায়ী, কার চরিত্র অনুযায়ী তার জীবনটা গড়বে, জীবনটা চালাবে, সেটা ঠিক করে নেওয়া। এই তিনটা জিনিস আল্লাহর যেই বান্দা ঠিক করে নিতে পারবে, এই আল্লাহর বান্দা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। সুবহানাল্লাহ, তিনটা জিনিস ঠিক করে নেওয়া। তাহলে প্রথম কাজ হলো আমার আপনার রব ঠিক করে নেওয়া। আমার আপনার রব কে? উত্তরটা সুন্দর করে হয় নাই, হয়েছে তবে এটাতে ধরেন 60% নাম্বার পাইছেন। 80% পাইতে হইলে, আরেকটু ভালো করতে হইলে এর সাথে আরেকটু উত্তরটা সুন্দর করতে হবে। আমার আপনার রব কে? সুন্দর করতে হলে লাগাইতে হবে একমাত্র আল্লাহ। আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। যদি বলি আমার আপনার রব আল্লাহ, তাহলে মাঝে মধ্যে চন্দ্রকে আমি রব বানাই ফেলতে পারি, মাঝে মধ্যে সূর্যকে রব বানাই ফেলতে পারি, মাঝে মাঝে বিভিন্ন তারকারাজি নক্ষত্রকে রব বানাই ফেলতে পারি, মাঝে মাঝে বিভিন্ন আল্লাহর অলিকে বুজুর্গ মানুষকে রব বানাই ফেলতে পারি, মাঝে মাঝে কবরকে আল্লাহর ওলির দিনদার মানুষের কবরকেও আমি রব বানাই ফেলতে পারি, এই সম্ভাবনাও আছে। এই জন্য বলতে হবে আমার আপনার রব হইলেন একমাত্র আল্লাহ, একমাত্র থাকতে হবে। একমাত্র থাকলে এটার নাম তাওহিদ, একমাত্র না থাকলে এটার নাম শেরেক। যখন একমাত্রটা উঠে যায় তখন শেরেক হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নির্ধারণ করে দিয়েছেন যে সূরাটা প্রত্যেক রাকাতে সালাতের মধ্যে পড়তেই হয়, পড়তেই হয়, পড়তেই হয়। যে সূরা না হলে নামাজ হয় না। ওই সূরাটার নাম কি? সূরা ফাতিহা না, সূরা আল ফাতিহা। কি বলবেন? সূরা আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নাম আলিফ লাম দিয়ে রাখছেন সেটা বলবেন আলিফ লাম দিয়ে, যেটার নাম আলিফ লাম ছাড়া সেটা বলবেন আলিফ লাম বাদ দিয়ে। যেমন সূরা ফাতিহা না বলবেন কি? সূরা আল ফাতিহা। সূরা বাকারা না সূরা আল বাকারা। সূরা আল ইয়াসিন না সূরা ইয়াসিন। ওখানে আবার আলিফ লাম লাগাই দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরার নাম যেভাবে রাখছেন সেভাবে বলতে হবে। তাহলে যেই সূরাটা প্রত্যেক রাকাতে পড়তে হয় ওই সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু মুখস্থ না ঠোঁটস্থ করাই দেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন বান্দা দুই জায়গায় ইয়্যাকা ইয়্যাকা থাকতে হবে। ইয়্যাকা না'বুদু একমাত্র ইবাদত করি আপনার, ওয়া ইয়্যাকা নাস্তাইন একমাত্র সাহায্য প্রার্থনা করি আপনার কাছে। সুবহানাল্লাহ, দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন একমাত্র একমাত্র। তাহলে বোঝা যায় এবাদত করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কোন বান্দা যদি এবাদতটা একমাত্র আল্লাহর জন্য না করে এটার নাম কি? শিরক। যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে ওইটার নাম হলো তাওহীদ। সেজদা করা কি ইবাদত কিনা? সেজদা করা গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হলো সেজদা করা। আল্লাহর কোন বান্দা যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে এটার নাম তাওহীদ। যদি আল্লাহর কোন বান্দা মসজিদে আসলে আল্লাহকে সেজদা করে, মসজিদ থেকে বের হইলে মাজারে সাজদা করে, এই বান্দা এখানেও ইবাদত করে ওখানেও ইবাদত করে, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই, এই লোকের ঈমান আছে কি নাই? নাই। কারণ শিরক করছে। তাহলে ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর। সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কেউ যদি তার অভাব অভিযোগ টাকা পয়সা বিপদ মুসিবত যা দরকার সব কিছুর জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে চায়, আবার মাঝে মাঝে আল্লাহর ওলির কাছে চায়, দুই জায়গায় চায়, তাহলে ঈমান থাকবে? কেন থাকবে না? দুই জায়গায় চাওয়া যাবে না, চাইতে হবে এক জায়গায়। চাওয়ার জায়গা একটা, এটার নাম ইয়্যাকা। ইয়্যাকা মানে হলো অললি, ফকত, শুধুমাত্র, একমাত্র। আজকে মুসলিমের এক নম্বর সমস্যা একমাত্র উঠে গেছে, মুসলমানেরা একমাত্র তুলে দিছে। একমাত্র তুলে দেওয়ার কারণে সব জায়গায় ইবাদত ছড়াই গেছে, মুসলমানের মুখ দিয়ে বাহির হয় কয় কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, বলে নে একজন মুসলিম বলে না আউযুবিল্লাহ, মুসলমানের মুখ দিয়ে বাইরে। কেন বাইরে? যে মুসলমান তাওহীদ ভুলে গেছে। মুসলমান বলবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে কোন লোক খালি হাতে ফিরে না। আর যত দরবার আছে এখানে গেলে খালি পকেটে, খালি ইমানে, খালি হাতে ফিরতে হয়। খালি খালি হাতে ফিরে না, খালি পকেটে, খালি ইমানে। ইমানও খালি করে আসে, পকেটও খালি করে আসে, সব খালি হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলে সব পাওয়া যায়, কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ, এটার নাম তাওহীদ। তাহলে এক নম্বরে ঠিক করতে হবে কি, আমার আপনার রবকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেমনে জানলেন আল্লাহ যে আপনার রব? আপনাকে কবরে জিজ্ঞাসা করলো মার রব্বুকা, আপনি কইলেন রাব্বি আল্লাহ। কইছো বাঙালি নকল করছো কিনা, ভালো করে বলো দেখি তুমি জানলা কেমনে। এবার কি বলবেন, জানছো কেমনে তোমার রব যে আল্লাহ? তখন উত্তর দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার কোন মানুষ বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মুহাদ্দিস দরকার নাই, বড় মুফতি সাহেব দরকার নাই। এই আয়াতে কারিমা জানে না এমন মুসলমান জমিনে থাকতে পারে না। সব মুসলমান একবার যে নাম সিগনেচার করতে জানে না সেও জানে এটা। কি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যিনি সমস্ত আলমের রব। আমিও ওই আলমের ক্ষুদ্রতম একটা অংশ, জগতের ক্ষুদ্রতম একটা অংশ, জগতের আলমের সব কিছুর রব যেহেতু আল্লাহ, আমার রব হইলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব কে এটার শিখাই দিয়েছেন শুরুতেই। তাহলে আমার আপনার রব পেয়ে গেলাম কে, একমাত্র আল্লাহ। এবার আসেন দুই নম্বরটা, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আমার আপনার দিন কি। এই জায়গায় গন্ডগোল আছে, বলছেন ইসলাম, ইসলাম না বলবেন একমাত্র ইসলাম। আমার আপনার দিনের নাম কি? আচ্ছা এবার বলেন, যে ইসলামের অনুসারী আমি আপনি, এই ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম নাকি মাঝামাঝি ধর্ম? এই যারা বিশ্বাস করছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, একজনেরও এখনো ইমান আসে নাই। আল্লাহ আকবার, ইমানের অবস্থা কোন জায়গায় দেখেন। কত খুশি, আমার ইসলাম দুনিয়ার সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, আমার ইসলাম এক নম্বর ধর্ম, মুসলমান কত খুশি হয়ে গেছে রে। ইসলাম কোন উপরের শ্রেষ্ঠ ধর্ম না, সর্বনিম্ন ধর্ম না, জমিনের একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। দিনই একটা জমিনে, সেখানে শ্রেষ্ঠ আর নিম্ন পাইছেন কই? যদি বলেন এটা ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা গেল এর নিচে দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে, পাঁচ নম্বর আছে, পাঁচটার মধ্যে আমার ইসলাম এক নম্বরে, বাকি চারটারেও আপনি স্বীকৃতি দিয়ে দিছেন। ক্লাসে স্টুডেন্ট আছে পাঁচজন, একটা রোল নম্বর এক, একটা দুই, একটা তিন, একটা চার, একটা পাঁচ, কিন্তু সবগুলা স্টুডেন্ট। কিন্তু ক্লাসে স্টুডেন্ট হলো একজন, ছাত্রই একজন, তার রোল নম্বর কত? রোল নম্বর এক। তাহলে যদি বলেন এটা সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন, কি কইবেন? একমাত্র এটা স্টুডেন্টই একমাত্র এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র মনোনীত দিন হল ইসলাম। ইসলাম একমাত্র দিন, সর্বশ্রেষ্ঠ দিন না। আমার কথাকে বুঝাইতে পারছি? কিন্তু মুসলমান আজকে মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ, একমাত্র মনে করে না। একমাত্র বিশ্বাস একমাত্র আকীদা না আসার কারণে মুসলমান আজকে ইসলামের বাহিরে, দিনে হকের বাহিরে যতগুলো দিনে বাতিল আছে, ওই দিনে বাতিলের কৃষ্টি কালচার সংস্কৃতি মুসলমান বিশ্বাস করে, লালন করে, ধারণ করে। মুসলিমের একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এই ইসলাম সহকারে দুনিয়াতে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াত কোরআনে কারীমের অনেক জায়গায় বলছেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হুদা সহকারে এবং দীনে হক সত্য দীন সহকারে। সুবহানাল্লাহ, যেই দীনে হক সহকারে রাসূল পাঠিয়েছেন ওই দীনে হকটার নামে হলো ইসলাম। সুবহানাল্লাহ, ওই দীনে হকের নাম ইসলাম। আর যত দিন আছে সেগুলো হলো কি কথা বলে না, ইসলামের বাহিরে যত দিন আছে এগুলো কি দিনে বাতিল। আর একমাত্র দিনে হক জমিনে একটাই, সেটার নাম ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইসলাম ছাড়া যদি অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করো, আমি আল্লাহর কাছে ওই দিন কখনো গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কোন দিনে বাতিল গ্রহণযোগ্য না। একমাত্র গ্রহণযোগ্য দীনে হক, সেটার নাম হলো ইসলাম। আচ্ছা, যে ইসলাম একমাত্র দীন, এই ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে, এই ইসলামকে, এই দিনে হককে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, ইসলাম একটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা, একটা দিন। তাহলে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, জীবনের যা কিছু দরকার সব কিছু ইসলামের ভিতরে আছে কি নাই? ইসলামে নাই এমন জিনিস জমিনে নাই। একজন মানুষের, ধনী মানুষের, গরিব মানুষের, শিক্ষিত মানুষের, অশিক্ষিত মানুষের, শ্রমজীবী মানুষের, শিল্পপতি মানুষের, সমস্ত মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত রকমের সমস্যা আছে, যত রকমের চাহিদা আছে, যত রকমের কাজ আছে, সমস্ত কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের মধ্যে দুই নম্বর প্রশ্নটাই রাব্বুল আলামিন ঠিক করছেন, ওয়ামা দীনুকা, জমিনে বান্দা কোন দিন অনুযায়ী জীবন চালাবে ওইটা ঠিক করে নিতে হবে। ওইটা ঠিক করতে যদি গণ্ডগোল হয় মানজিলে মাকসুদে পৌঁছা যাবে না। সঠিক উত্তর দিতে হলে, সঠিক মানজিলে মাকসুদে পৌঁছতে হলে জমিনে আমাকে আপনাকে ঠিক করে নিতে হবে আমার দিন কোনটা। যদি ঠিক করে রাখি জমিনে অনেকগুলা দিন আছে, যে কোনো একটা পালন করলে হয় ঈমান থাকবে? বর্তমানে অনেক মুসলমান পাওয়া যায় যে কয় যে কোনো একটা ধর্ম পালন করলে হয়, সবগুলো আল্লাহর ধর্ম, নাউজুবিল্লাহ, বা আল্লাহ ধর্ম যাক সবগুলা যে কোনো একটা পালন করলে বেহেশতে যাওয়া যায়, এরকম মুসলমান এখন ঘরে ঘরে আছে যারা বিশ্বাস করে সবগুলা নাকি আল্লাহর ধর্ম। নাউজুবিল্লাহ, জমিনে আল্লাহর ধর্ম আল্লাহর দিন কয়টা? একটা, সেটার নাম ইসলাম। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন গ্রহণ করার পরে কিছু অংশ ইসলামের বাহিরে কিছু অংশ ইসলামের ভিতরে, এরকম করা যায় কি না? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা। হে ইমানদাররা যারা ইমান এনেছো, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, বাহিরে কিছু রাখা যাবে না। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজ ইসলামী কৃষ্টি কালচার ইসলামী সংস্কৃতির ভিতরে করা লাগবে, ইসলামের বাহিরের থেকে কিছু আমদানি করা যাবে না। ইসলামের বাহিরের কোনো জিনিস ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। আজকে আমরা ইসলামের বাহিরের জিনিস ভিতরে ঢুকাইছি কিনা কথা বলে না, ঢুকাইছি? দুই একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, দিনে বাতিলের বিভিন্ন ধর্মের চিন্তাধারা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে। পারস্যের অগ্নি পূজারীরা যখন ইসলাম গ্রহণ করে, তারা ইসলাম গ্রহণের আগে অগ্নি পূজারীরা যে সকল চিন্তাধারায় বিশ্বাস করত, ইসলাম গ্রহণের পরে ওই জায়গা থেকে ওইগুলোকে ইসলামাইজেশন করে করে ইসলামে নিয়ে আসছে। দুনিয়ার যত শিরিক বেদাতের জন্ম সব ওই অগ্নি পূজারীরা যারা ইসলাম গ্রহণ করছে পারস্যের লোকদের থেকে। পারস্যের মানুষগুলো ইসলাম গ্রহণের আগে ছিল অগ্নি পূজারী, ইসলাম গ্রহণের পরে হয়েছে শিয়া। পারস্যের মানুষগুলো ইসলাম গ্রহণের আগে ছিল অগ্নি পূজারী, ইসলাম গ্রহণের পরে হয়েছে শিয়া। সঠিক দিন, সঠিক হক দিন তারা পায় নাই। কারণ কি? তারা অগ্নি পূজারী চিন্তাধারা ইসলামের মধ্যে নিয়ে আসছে। এই জন্য ইসলামের যত শিরিক বেদাতের উৎপত্তি সব ওখান থেকে, ওখান থেকে আমাদের এই উপমহাদেশে ইসলাম আসার কারণে এইগুলা আমদানি হয়ে আমাদের এদিকে চলে আসছে। এগুলো ইরান থেকে, শিয়াদের থেকে, পারস্য থেকে এই শিরিক বেদাত আমাদের এদিকে আসছে। অসংখ্য চিন্তাধারা, বিজাতীয় চিন্তাধারা বাহিরের থেকে ঘরে ঢুকছেন। কিছু খেতে গেলে মা বলে আগে একটু আগুন সোয়াই নে, বলে নে, শুনছেন? কয়েকটু আগুন আগুন সোয়াই নে। বাচ্চা বাহিরের থেকে আসছে, ছোট শিশু, কয় এটার একটু আগুন সোয়াই নে, আগুন দে, আগুনের সাথে লাগায়। কারণ কি? ওই অগ্নি পূজারীদের চিন্তাধারা মুসলমানের ঘরে ঘরে, যে আগুনে লাগলে জিন বুত সব চলে যাবে, এটার আর কোনো ক্ষতি হবে না। আগুনের পাওয়ারে বিশ্বাসী, আগুনের ক্ষমতায় বিশ্বাসী, আগুন জ্বালায়, তারপরে মোমবাতি জ্বালায়। মোমবাতি জ্বালায় কখন? হ্যাপি বার্থডে টু ইউ হয়নি আপনাদের এলাকায়? হয় না, মানে সবাই বলে নাই, তাহলে মনে হয় এলাকায় নাই। বার্থডে পালন হয়, বার্থডে পালন করার সময় কি করে? মোমবাতি জ্বালায় না? এই মোমবাতি জ্বালানো কাদের কাজ? অগ্নি পূজারীদের কাজ, আগুন জ্বালানোর কাজ। মুসলমান এই জাতীয় আগুন দিয়ে ইবাদত করে না, মুসলমান এরকম আগুন জ্বালায় না। এরপরে আপনি দেখেন এইরকম আগুন জ্বালিয়ে জ্বালিয়ে মুসলমান কবরের সামনে আগুন জ্বালায় রাখে, কবরে মোমবাতি জ্বালায়, দেখছেন না? আচ্ছা, দুনিয়া সব জায়গায় দরকার, কবরস্থানে মোমবাতির কি দরকার? ওই হুজুর কি রাত্রে উজু করার জন্য উঠবো? কবরের থেকে হুজুর রাত্রে উজু করতে উঠবে, গোসল করতে উঠবে, টয়লেটে যাইব, তো হুজুরের মোমবাতির দরকারটা কি? হুজুরের আলোর দরকার কি? মোমবাতি জ্বালায় রাখে, দেখছেন না? মানুষ লই যে নিজের নিয়ত করে কিনে কিনে মোমবাতি দে, তো এই মোমবাতি কেন দে? অগ্নি পূজারীদের থেকেই চিন্তাধারা আসছে যে আগুন জ্বালায় রাখতে হবে, আগুনের মধ্যে কল্যাণ, আগুনের মধ্যে বরকত। নাউজুবিল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ। আগুনের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আগুন আমার ভালো করতে পারে না, খারাপ করতে পারে না, কিন্তু মুসলমানের চিন্তাধারা আজও আগুন ঢুকে আছে। অগ্নি পূজারী চিন্তাধারা, বিজাতীয় চিন্তাধারা, বিজাতীয় কালচার ঢুকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে যার কালচারের সাথে সাদৃশ্য রাখে, হাসর হবে, কিয়ামত হবে, কিয়ামতের দিন সে তাদের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাসাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা যা আদাত তালাহা, ও সাহাবি, ও আল্লাহর বান্দা, কিয়ামত তো একদিন না একদিন হবে, তুমি কিয়ামতের জন্য তো পাগল হয়েছো কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে বসে আছো? এই লোকটা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো আমলও করতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আমি খুব ভালো করে নিয়েছি, সেই প্রস্তুতিটা হলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, আনতা মা মান আহবাবতা, সাহাবীর তুমি যারে মহব্বত করো, কিয়ামত হাসর নশর তোমার তার সাথে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ফামা ফারিহনা বিশাইয়িন ফারহানা বিকাউলিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা মান আহবাবতা। জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শুনেছি, আল্লাহ রাসূলের এত হাদিস শোনার পরে এত আনন্দিত জীবনে কোনোদিন হই নাই, যত বেশি আনন্দিত হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা শুনে। সুবহানাল্লাহ। কারণ হলো, ইন্নি উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকর উমরকে মহব্বত করি, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সুন্নতকে তরিকাকে মহব্বত করি, এজন্য কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সাথে উমরের সাথে থাকব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, অথচ তাদের আমলের দ্বারে কাছেও আমার আমল নাই। সুবহানাল্লাহ। তাহলে যাদের প্রতি মহব্বত, যেই কৃষ্টি কালচারের প্রতি মহব্বত হবে, হাসর হবে কাদের সাথে? তাদের সাথে। যদি ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকদের সাথে আমার সম্পৃক্ততা হয়, মহব্বত হয়, তাদের কৃষ্টি কালচার আমার কাছে ভালো লাগে, তাহলে হাসর হবে কার সাথে? সুনানে বাইহাকীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, যেই মুসলমান মুশরিকের দেশে বসবাস করে, ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, মুশরিকের দেশে যখন নববর্ষের উৎসব হয়, ওই নববর্ষের উৎসব পালন করে, তাদের মাহারজান, তাদের নবান্ন উৎসব পালন করে, মুশরিকদের যে সকল অনুষ্ঠানগুলো হয় ওই অনুষ্ঠানগুলো সে পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ামুতু ওয়ালাম ইয়াতু, মারা গেছে এটা থেকে তওবা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই জাতির সাথে, ওই মুশরিকের সাথে তার হাসর হবে। ইহুদির কালচার হইলে ইহুদির সাথে হাসর হবে, নাসারার কালচার হইলে নাসারার সাথে হাসর হবে, বুদ্ধিস্টের কালচার হইলে বুদ্ধিস্টের সাথে হাসর হবে, হিন্দুর কালচার হইলে হিন্দুর সাথে হাসর হবে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি কালচার হয়, সাহাবায়ে কেরামের কালচার হয়, হাসরটাও হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে, সাহাবায়ে কেরামের সাথে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতি ভুলে বিজাতীয় কৃষ্টি কালচার মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়তেছে। ইসলামের কৃষ্টি কালচার ভালো লাগে না, বিজাতীয় কৃষ্টি কালচার ভালো লাগে। এই জন্য আমার মুসলমান ভাইরা এখন সালাম দে কেমনে জানেন? সালাম আলাইকুম শুনছেন? সালাম দেন এরকম সুন্দর করে ইসলামী কালচার অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা 99% মুসলমান জানে না, বলে না, জানলেও বলে না, কয় সালাম আলাইকুম এরকম বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের সালামের মতো সালাম দিও না, কারণ পা ইন্না তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউস ওয়াল ইশারা, মুশরিকরা ইহুদি নাসারারা সালাম দে হাতের ইশারা দিয়ে সালাম দে, কেউ আঙ্গুল দিয়ে সালাম দে, কেউ হাতের ইশারা দিয়ে সালাম দে, কেউ মাথা ঝুঁকায় সালাম দে, বিভিন্ন পদ্ধতিতে ইহুদি নাসারারা সালাম দে। আমার উম্মত খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। আজকে মুসলমান ইহুদি নাসারাদের মতো সালাম দে, কয় সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর সালাম আলাইকুম মানে আপনি মরে যান। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের জন্য বদ্দোয়া দেয়। ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সালাম দিত, সালাম আলাইকুম বলতো, আর মুসলমান এখন বলে সালাম আলাইকুম। আবার কেউ কেউ সালাম আলাইকুম বলেও না, খালি হাত দেখা, কেউ আছে আবার মাথা নাড়ে আর কিচ্ছু বলে না। আসসালাম আলাইকুম কইছেন, ওয়ালাইকুম সালাম কয় না, মুরব্বী খালি মাথা নাড়ে। আবার কিছু ভাই এমন প্র্যাকটিস হয়ে গেছে, আসসালামু আলাইকুম মুখে দিয়ে বাইরে না, আপনি সালাম দেন আর না দেন সবসময় বাইরে ওয়ালাইকুম আসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হলো মুখের থেকে বাইরে সবার আগে আমি সালাম দিব আসসালামু আলাইকুম, কিন্তু মুসলমান এখন আসসালামু আলাইকুম বাইরে না, বাইরে কি ওয়ালাইকুম আসসালাম। মানে আগে ক্যাসেট ওইভাবে সেট করা আছে, আপনি সালাম যেভাবেই দেন, দেওয়ার পরেই উনার মুখে দিয়ে আসসালামু আলাইকুম বাইরে বলা। উনি মনে করে আমি মসজিদের ইমাম সাহেব, আমি এলাকার মুরব্বী, আমি খালি সালাম নিব, কাউকে দেওয়া লাগবে না, এটা অভ্যাস করে নিছে। একদিন এক সুন্দর একটা গল্প শুনছিলাম, এক লোকের এক বড় কোটিপতি শিল্পপতির একটা হাত কেটে ফেলছে, বিভিন্ন কোনো কারণে, অসুস্থতার কারণে বা কোনো কারণে হাতটা কেটে ফেলছে। কেটে ফেলার পরে অপারেশন করে আবার একটা হাত জোড়া লাগাই দিছে। এখন যেই হাতটা জোড়া লাগাইছে এটা একটা ফকিরের হাত, কিন্তু উনি বিরাট শিল্পপতি, বড় ধনী মানুষ, হাতটা লাগাইছে। লাগানোর পরে এখন উনি বড় বড় মজলিসে, বড় বড় প্রোগ্রামে যখন যায় হাতটা এমনি থাকে, এমনি করতে পারে না, উনি চেষ্টা করলেও এইভাবে থাকে না, এটা এইভাবে হয়ে যায়। সবাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আপনার হাতটা এমনি থাকে না কেন, স্বাভাবিক থাকে না কেন, এটা এমনি হয় কেন? ভাই জীবনে আফসোস, আমার হাতটা কেটে ফেলছে, এটা একটা ফকিরের হাত, তো ফকিরের হাত এমনি থাকতে থাকতে এখন আর এটা এমনি হয় না, এটা প্র্যাকটিস হয়ে গেছে, দীর্ঘ অনেক দিন ধরে এটা এমনি ছিল, এখন আর এটা এমনি হয় না। দেখা যায় আমার মুসলিম ভাইয়েরা মুরব্বীরা ওই অভ্যাসে করে নিছে যে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বাইরে না। ইসলামের কালচার হলো, নবী সাল্লামের কালচার হলো সবাইকে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সিনো আর না সিনো সালাম দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সবার আগে সালাম দিতেন, মেয়েদেরকে সবার আগে সালাম দিতেন, সাহাবায়ে কেরামদেরকে সবার আগে সালাম দিতেন, শিশুদেরকে সবার আগে সালাম দিতেন। সালাম তো দেওয়া বন্ধ বন্ধ, আরো এখন সালাম আলাইকুম, হাতের ইশারা, মাথার ইশারা, ইহুদি নাসারাদের কালচার অনুসরণ। টাকনোর নিচে কাপড় পরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কঠিন হুঁশিয়ারি দিছেন, কিন্তু আজকে দেখা যায় মুসলিম যুবকেরা, মুসলিম পুরুষেরা টাকনোর নিচে প্যান্ট পরে পরে হাঁটে, অথচ মহিলাদেরকে টাকনু ঘুরে, পায়ের পাতা ঘুরে হেজাবের সাথে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই মায়েরা, ওই বোনেরা বরাবর উপরের দিকে তুলে নে। পুরুষের সুন্নত নারীরা পালন করে, নারীদের সুন্নত পুরুষ পালন করে। মহিলারা রাখার দরকার টাকনুর নিচে, পুরুষ রাখে টাকনুর নিচে, মহিলা রাখে কোথায়? টাকনুর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিরিজাল মিনান নিসা, মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল, যে সকল পুরুষেরা নারীদের সাথে সাদৃশ্য রাখে, যে সকল নারীরা পুরুষের সাথে সাদৃশ্য রাখে, এদের উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে পুরুষেরা যদি টাকনুর নিচে ঝুলে ঝুলে পড়ে, নারীদের সাথে সাদৃশ্য হইল না, আবার নারীরা যদি উপরে তুলি পড়ে, সাদৃশ্য কার সাথে? পুরুষের সাথে। পুরুষের পোশাক পরে আমার মায়েরা আমার বোনেরা হাঁটে, আবার নারীদের পোশাক পরে আমার যুবক ভাইয়েরা হাঁটে। যুবক ভাইয়েরা চুড়ি লাগাইতে খুব পছন্দ করে, হাতের মধ্যে বিভিন্ন রঙের চুড়ি লাগায়। চুড়ি কার পোশাক? হ্যাঁ, মহিলাদের পোশাক। এখন যুবকেরা দেখে হাতের মধ্যে চুড়ি লাগায়, দেখছেন না? এখানে মনে লাগায় না, এদিকে লাগায় না, রাবারের লাগায়, প্লাস্টিকের লাগায়, তারপরে স্টিলের লাগায়, কত কিছুর লাগায়। নারীর পোশাক খুব পছন্দ। নারীর জন্য রব্বুল আলামিন স্বর্ণ ব্যবহারকে, গহনা ব্যবহারকে হালাল করে দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পুরুষ উম্মতের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। দেখা যায় আমাদের পুরুষ ভাইরা গলার মধ্যে চেইন লাগায় লাগায় হাঁটে, কানের মধ্যে কানের দুল লাগায় লাগায় হাঁটে, আর এখন অনেক মা বোনেরা স্বর্ণ ব্যবহার ছেড়ে দিছে। পুরুষ এখন ভালো লাগে স্বর্ণ ব্যবহার করতে, গলার চেইন লাগায় লাগায় হাঁটে, আংটি লাগায় লাগায়, স্বর্ণের আংটি লাগায় লাগায় হাঁটে। পুরুষের, নারীর জিনিস পুরুষের কাছে খুব মহব্বত, খুব ভালো লাগে। এইভাবে নারীর কালচার পুরুষ, পুরুষের কালচার নারী গ্রহণ করা, এদের উপরে আল্লাহ পাকের লানত। আর এর চেয়েও মারাত্মক বিজাতীয় সংস্কৃতি, মুশরিকের সংস্কৃতি, মুশরিকের পোশাকের কাটিং ডিজাইন মুসলমানের কাছে ভালো লাগে। আমার মা বোনেরা স্টার প্লাস, স্টার জলসা, আরো কত নামের কতগুলা চ্যানেল আছে এলাকা আছে, ওই চ্যানেলের যেই অনুষ্ঠান গুলো আছে, নাটক গুলো আছে, যা আছে, এইগুলো কিন্তু এই সিরিয়াল আমার মায়েদের মিস হয় না। ঘুমের মধ্যে আগে পরে হতে পারে, অসুবিধা নাই, নামাজ আগে পরে হতে পারে, অসুবিধা নাই, রান্না বান্না আগে পরে হতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু সিরিয়াল দেখা কোনোটা মিস যাবে না। এই সিরিয়াল দেখে দেখে ওই সিরিয়ালের ভিতরে যেই শাড়িগুলো দেখে, যেই জামাগুলো দেখে, আমার মায়েরা ওই জামা ওই শাড়ি কেনার জন্য লিস্ট দিয়ে দেয়। ওখানে যেই চুড়িগুলো দেখে, যেই গহনাগুলো দেখে, ওই মুশরিকদেরকে অনুসরণ করে করে আমার মুসলিম মা বোনেরাও সেগুলো ব্যবহার করে। সেখানে যদি গরুর জামা দেখে, আমার মা বোনদের কাছে গরুর জামা পছন্দ, ছাগলের জামা দেখলে ছাগলের জামা পছন্দ, পাখির জামা দেখলে পাখির জামা পছন্দ। কি বলেন? গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা সব পছন্দ। বরং পাখির জামা গরুর জামা না কিনে দিলে আত্মহত্যাও করে বাংলাদেশে মুসলমানের মেয়ে, এরকম ঘটনা ঘটছে না? তাহলে দেখা যায় যে ওই গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা দেখছে কোথা থেকে? ওই চ্যানেল গুলা থেকে দেখছে, ওই বিজাতীয় কালচার দেখছে, দেখি এখন তার কাছে এগুলা ভালো লাগে। তার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক ভালো লাগে না, মা খাদিজার পোশাক ভালো লাগে না, মা হাফসার পোশাক তার কাছে ভালো লাগে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক তার কাছে ভালো লাগে না। তার কাছে ভালো লাগে ওই মুশরিকদের পোশাক। এরপরে আমার যুবক ভাইয়েরা যখন চুল কাটতে যায় দোকানে, চতুর্দিকে চুলের ডিজাইন, চুলের স্টাইল আছে, এগুলা কার? মুসলমানের। অধিকাংশ বিভিন্ন মুশরিক খেলোয়াড়, মুশরিক গানের শিল্পী, মুশরিক নাটক করে, সিনেমা করে, অভিনয় করে, এরকম এদের মাথার চুলের যে ডিজাইন যে স্টাইল, মুসলিম যুবকেরা এগুলা দেখে দেখে বলে ভাই দুই নম্বরটা দেন, ভাই তিন নম্বরটা দেন, ভাই এটা দেন, বলে না এই স্টাইল কার? মুশরিকদের, মুশরিকদের স্টাইল যুবকের কাছে পছন্দ লাগে, মুসলিম যুবকের কাছে। আবু বকরের স্টাইল, ওমরের স্টাইল, উসমানের স্টাইল, আলীর স্টাইল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের স্টাইল ভালো লাগে না। মুসলিম যুবক হাফ প্যান্ট পরে পরে হাঁটে, মায়ের সামনে হাঁটে, বোনের সামনে হাঁটে, মানুষের সামনে হাঁটে, লজ্জা লাগে না? এই হাফ প্যান্ট পরে পরে হাঁটা মুসলমানের সংস্কৃতি না কাফেরের সংস্কৃতি? মুশরিকের সংস্কৃতি, কাফেরের সংস্কৃতি। সেই হাফ প্যান্ট পরিবারে মুসলমান যুবক হাঁটে, মুসলমান যুবক প্যান্টের মধ্যে সিড়া রান দেখা যায়, ওই প্যান্ট পরিবারে হাঁটে, এরকম প্যান্ট দেখছেন নি? এখান থেকে সব সিড়া, এটা বলে আরেক স্টাইল। এই স্টাইল কার? মুশরিকের স্টাইল। এগুলো পরে পরে হাঁটে মুসলিম যুবক, দাঁড়িয়ে রাখতে সরম লাগে, মা বাবা দাঁড়িয়ে রাখলে বলে বাবারে তোর এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই। কি হয় নাই? দাঁড়িয়ে রাখার 40 বছর আগে, 50 বছর বয়স হওয়ার আগে হজে গেলে কয় বাবা তোর এখনো হজ করার বয়স হয় নাই, কারণ তুই এখনো হজ ধরে রাখতে পারবি না, হজ এত কঠিন, তুই যদি এত কম বয়সে হজ কর, হজ ধরে রাখা যাবে না। কখন করতে হবে হজ? 60 বছর 70 বছর বয়স হইলে, ছেলে মেয়ে সব বিয়ে শাদী দেওয়া শেষ, সব কাজকর্ম শেষ, এবার হজে যাও, সব গুনা মাফ করাই আস, মরণ পর্যন্ত হজের শক্ত করে ধরে রাখো, হজ এবার ধরে রাখার বয়স হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, যখন আপনার হজ ধরে রাখার বয়স হয়েছে তখন আপনার ওযু ধরে রাখার বয়স নাই। হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু ওযু ধরে রাখার বয়স নাই। হজ করতে গেছেন মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, টয়লেটে যায় কাপড় চোপড় সব নষ্ট করে ফেলছেন। কত মুরব্বী যারা হজে গেছেন দেখছেন না, মিনায় আরাফাত মুজদালিফে যায় কাপড় নষ্ট করে বসে গেছে। কারণ কি? মিনার মধ্যে টয়লেটে গেলে 10-12 জনের পিছনে সিরিয়াল ধরতে হয়, আরাফাতের ময়দানে 15-20 জনের পিছনে সিরিয়াল ধরতে হয়, তো সাসারা তখন পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার সময় আছে না। সাসার হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট ধরে রাখার, ওযু ধরে রাখার বয়স নাই। আরে মুসলমান, এই জন্য মুসলমানের 20 বছর 25 বছর 30 বছর হয়েছে তাও দাঁড়িয়ে রাখার বয়স হয়নি। কখন বয়স হয়? ওই 50-60 বছর যেসব বয়স হয় ওযু রাখার বয়স নাই, এসবে দাঁড়িয়ে রাখার বয়স হয়। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যখন দুনিয়াতে পাঠান, আল্লাহ পাক ইচ্ছা করলে দাড়ি দিয়ে পাঠাইতে পারতেন। একটা শিশু যখন দুনিয়াতে আসে, ছেলে শিশু, তার দাড়ি সহকারে আসতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটার ভিতরে দাড়ি দেন না। 13 বছর 14 বছর 15 বছর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়ে দেন। আল্লাহর বান্দাকে যখন দাড়ি রাখলে সুন্দর দেখা যাবে, আল্লাহর বান্দাকে যখন দাড়ি রাখলে মানাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জমিনে সবচেয়ে সুন্দর মানুষকে বলেন দেখি, সবচেয়ে সুন্দর মানুষ নবী রাসূলেরা, আল্লাহর জমিনে সবচেয়ে সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? তাহলে বোঝা যায় জমিনে দাড়িওয়ালারাই সবচেয়ে সুন্দর, দাড়িওয়ালারাই সবচেয়ে সুন্দর। এই ঈমান যদি থাকে তাহলে দাড়ি রেখে দিবেন। একজন আসে কয় হুজুর আপনার বাবি তো অনুমতি দেয় না। কি করে না? বাবি অনুমতি দেয় না। আমি বললাম বাইরে ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান কারো অনুমতি নেওয়ার যদি প্রয়োজন মনে করি আপনার ইমানেই থাকবে না। ইমানে নাই, কারণ আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কারো অনুমতি নেওয়া যাবে না। যদি বাবির থেকে অনুমতি নিতে যান ইমানে চলে যাবেন। আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাক পালন করবেন, সুন্নাহ পালন করবেন, বাবি অনুমতি দেওয়ার কে? দাঁড়িয়ে রাখার পরে বাবি মনে চাইলে থাকবো, না মনে চাইলে চলে যাবে, অসুবিধা কি? অভাব আছে বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত বলছেন যে আপনার স্ত্রী সবাইকে বিদায় করে দেন, যদি আখেরাতের উদ্দেশ্যে তারা থাকতে না চায়, দুনিয়া চায়, তো সবারই বিদায় করে দেন। বিদায় করে দেওয়ার পরে আল্লাহ পাক আপনার জন্য আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, আপনি এত ভয় করেন কেন? যদি দাঁড়িয়ে থাকার পরে চলে যেতে চায় তো আলহামদুলিল্লাহ চলে যাক, অভাব আছে, আল্লাহ পাক আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। তবে ভয়টা আমাদের, ভাবিদের ভয় না। এরকম মুসলিম মা এখন নাই, মুসলিম বোন নাই যে বোন এখন দাঁড়িয়ে পছন্দ করে না, কিন্তু আপনি আমার ইমানি দুর্বলতা দাঁড়িয়ে রাখতে চাই। তাহলে এটাও বিজাতীয় কালচার, বিজাতীয় রোগ আমাদের ভিতরে ঢুকছে। আরো সবচেয়ে বড় বিজাতীয় রোগ ঢুকছে গান বাজনার রোগ। কিসের রোগ? গান বাজনার রোগ। গান বাজনা ইসলামী সংস্কৃতি না কুফরি সংস্কৃতি? মাশাআল্লাহ, সবাই জানে দেখি। গান বাজনার আবিষ্কার হলো কোরআনে কারিমের মোকাবেলায়, কোরআনে কারিমের বিপরীতে গান বাজনার আমদানি। কোরআনে কারিম এমন এক কিতাব, আল্লাহু আকবার, এটার মিউজিক, এটার বালাগাত, এটার অলংকার এত ঊর্ধ্বে যেই শুনে সেই কোরআনের প্রতি আকৃষ্ট হয়। এজন্য আরবের মুশরিকেরা সবাই মিলে একজন আরেকজনের বলে, শোনো, وقالوا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একজন আরেকজনকে বলে, বাইরে খবরদার কোরআন শুনিও না, কোরআন শুনিও না, কোরআনের আওয়াজ যখন চলবে, কোরআনের তেলাওয়াত যখন চলবে, তখন শোরগোল করবে, চিৎকার করবে, হাতের তালি দিবে, শিস বাজাইবে, কোরআন শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের তেলাওয়াত করেন, চতুর্দিক থেকে মক্কার যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে থাকে। মুরব্বীরা চিন্তায় পড়ে গেল, হায়রে, এই যুবক গুলা তো কোরআন মুখে হয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের পাগল হয়ে যাচ্ছে, এর বিকল্প হিসাবে কিছু নিয়ে আসা দরকার। মক্কা মুকাররমায় মিটিং বসছে, মিটিং এর সভাপতি হলো নজর ইবনে হারেস। নামটা কি? নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস সভাপতি, সবাই মিলে পরামর্শ, কেউ বলতেছে এটা করেন, কেউ বলতেছে এটা করেন, কেউ বলতেছে এটা করেন। আমাদের ছেলেদেরকে, যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে, কোরআন থেকে দূরে রাখতে হবে, যে কোনো উপায়ে কোরআন থেকে দূরে রাখতেই হবে। কি করতে হবে দেখো। সর্বশেষ নজর বিন হারেস পরামর্শ দিল, শোনো মক্কার মানুষ, আমার কাছে এমন একটা সুন্দর কৌশল আছে, এই কৌশল অবলম্বন করলে আমাদের যুবকেরা একজনও আর কোরআনের কাছে যাবে না, আমি যে কৌশল অবলম্বন করব সেটার পিছনে দৌড়াইব। সবাই বলে নজর বিন হারেস, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের যুবকদেরকে বাঁচান। কেমনে বাঁচাইব? নজর বিন হারেস শাম দেশে চলে গেল, শাম দেশ থেকে কিছু গানের শিল্পী মক্কাতে নিয়ে আসছে, মক্কাতে নিয়ে এসে প্রতি রাত্রে মক্কার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় গানের শিল্পীদেরকে দিয়ে গান বাজনার আয়োজন। বাস মক্কার যুবকরা দলে দলে ওই গান বাজনা শোনার জন্য যায়, আর কোরআনে কারিম শোনার জন্য আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসে লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই মানুষরা গান বাজনার সামগ্রী ক্রয় করে, গান বাজনার সামগ্রী কিনে, গান শোনার জন্য ভালো ভালো মোবাইল কিনে, গান শোনার জন্য টেলিভিশন কিনে, গান শোনার জন্য ল্যাপটপ কম্পিউটার কিনে, গান শোনার জন্য এলসিডি মনিটর কিনে, গান শোনার জন্য নতুন নতুন প্রযুক্তি কিনে, গান শোনার জন্য কানে লাগানোর ভালো করে সিস্টেম ভালো করে কিনে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলার জন্য আছে লাঞ্ছনাকর অপমানকর আযাব, নাউযুবিল্লাহ, লাঞ্ছনাকর অপমানকর আযাব আছে। আজকে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে গান শোনার নতুন নতুন সামগ্রী, এমনকি এখন দূরের থেকে শোনা যথেষ্ট মনে করে না, একেবারে কানের দুই পা যদি ঢুকাই রাখে আছে না এখন আজকের যুবক, আর দূরের থেকে শোনা পছন্দ করে না, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশরিবান্না নাসুম মিন উম্মতি আল খামার ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত অচিরেই তোমাদের কাছে এমন একটা যুগ আসতেছে, এমন একটা সময় আসতেছে, দলে দলে মানুষ মদ পান করবে কিন্তু মদকে মদ নাম দিবে না, অন্য অন্য নামে, মদের নাম আর মদ থাকবে না। আজকে মদের নাম কিন্তু মদ নাই, মদ খায় এরকম লোক সমাজে খুঁজে পাবেন না, মদ নাই, নাম কি রে এই এলাকা মনে কেউ জানেও না শুনেও না, মদের কত নাম, নতুন নতুন নাম আমরা পত্রপত্রিকায় দেখি, এই নাম সেই নাম বিভিন্ন রকমের নাম। আজকে আর মদকে মদ বলে না, নতুন নতুন নাম। আজকে সুদকে সুদ বলে না, সুদও পাওয়া যায় না, খুঁজে সুদ খায় এরকম মানুষ সমাজে নাই। কেউ ইন্টারেস্ট খায়, কেউ প্রফিট খায়, কেউ লাভ খায়, কেউ বিভিন্ন রকমে খায়, সুদ নাই। ঠিক মদেরও কোনো নতুন নাম নাম নাই, নতুন নতুন নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অচিরেই আমার উম্মতের মধ্যে এটা আসবে, মদ খাবে কিন্তু নাম হবে আরেকটা, ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত, কানের ভিতরে মাথার ভিতরে সব সময় গিজ গিজ করবে বাদ্যযন্ত্র আর শিল্পীদের গান, বাদ্যযন্ত্রের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ না হলে ভালো লাগে না। এই জন্য বিয়ে শাদীর অনুষ্ঠানে ঢোল তবলা বাদ্য যন্ত্র গান মাইক, মুসলমানের ঘরে ঘরে এখন বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের নামে যেই বিজাতীয় কৃষ্টি কালচার অশ্লীলতার বিস্তার, তারপরে আপনার বিয়ের মধ্যে দেখা যায় যৌতুক, যৌতুক ইসলামের কালচার না, বিজাতীয় মুশরিকদের কালচার, তারপরে এতজন লোক খাওয়াইতে হবে মেয়ের বাবা, বিজাতীয় কালচার, বিশাল অঙ্কের মোহর 20 লাখ, এক টাকাও আদায় করা লাগে না, কাগজে কলমে লিখে দিয়ে 5 লাখ আদায়, অথচ এক টাকাও আদায় করে না, বাসর রাতে সব মাফ, এটা ইসলামী কালচার না, এটা কিসের কালচার, মুশরিকি কালচার, বিজাতীয় কালচার, জায়গা জমিন সঠিকভাবে বন্টন করে না, বোনকে দেনা, ফুফুকে দেনা, ভাইকে দেনা, কারোরে কম কারোরে বেশি, এই কালচার ইসলামের কালচার না, এটাও বিজাতীয় কালচার, জাহান্নামে যাওয়ার কারণ। এভাবে গান বাজনা মাথার মধ্যে বাদ্যযন্ত্র গিজগিজ করবে, মাথার মধ্যে ঢুকাই দিবে, আজকে একবারে ডাইরেক্ট কানের মধ্যে ঢুকাই নিছে, ঘুমাইলেও থাকে, বাথরুমে গেলেও থাকে, সব জায়গায় থাকে, বাথরুমে গেছে তাও কিন্তু কানের মধ্যে দুটো আছে, তারপরে আপনার রেল লাইনের উপর দিয়ে হাঁটে তাও কানের মধ্যে আছে, ট্রেন এসে পিছন থেকে মেরে দিচ্ছে তাও খবর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম পরিস্থিতি যখন আমার উম্মতের হবে তখন একের পর এক আল্লাহর গজব নেমে আসবে, আযাব নেমে আসবে। ঠিক এখন একের পর এক আযাব নেমে আসছে দুনিয়াতে, এখন মার খাওয়া জাতি জমিনে একটা, নাম কি এটা, মুসলমান, আর সব জাতি শুধু মারে, মার দেওয়ার জাতি, খাওয়ার জাতি জমিনে একটা, মুসলমান, মার খায় কেন এত, কারণ এদের প্রতি আল্লাহর রহমত উঠে গেছে, এখন আল্লাহর গজবের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, এজন্য আল্লাহ পাক মুশরিকদেরকে দিয়ে বিজাতিদেরকে দিয়ে আমাদেরকে মার খাওয়ায়, কারণ আমরা বিজাতীয় কালচার আমাদের কাছে বেশি মহব্বতের, বেশি পছন্দের, ইসলামী কালচার, কোরআনিক কালচার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার, সাহাবায়ে কেরামের কালচার ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাম, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, ভাইরা একটু বসেন, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন, আর উম্মত এখন গান বাজনার আওয়াজ কানের ভিতরে ডাইরেক্ট ঢুকায় রাখে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে শাফাত পেয়ে জান্নাতেও যাব এই আশায়ও বসে আছে। যে রাসূল গান বাজনা শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতেন, সেই রাসূলের উম্মত কানের মধ্যে গান বাজনা ঢুকায় রাখে। আবার দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবো সেই আশাও করে। বিজাতীয় কৃষ্টি কালচার, এই যে ধূমপান, ধূমপান ইসলামের কালচার না, সিগারেট খাওয়া এটা কি ইসলামের কালচার? কথা কয় না, কারণ সবাই তো খায় নাকি না, খান না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। ধূমপান করা কি হারাম? মাকরুহ না, এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা খাওয়া যাবে না, এটা মিনাল খাবায়েস, জর্দা। হ্যাঁ, আবার জর্দা, জর্দার কথা আমরা একটু কম বলি কারণ হুজুরেরাও খায়। সিগারেটের কথা যেই হারে, ধূমপানের কথা যেই হারে ওয়াজ হয়, জর্দার কথা ওই হারে হয় না, কারণ হুজুরে জর্দা না খাইলে ওয়াজের জোশ উঠে না। জর্দার বড় ইয়ালে বসে, ডিব্বালে বসে, এই জন্য জর্দার কথা করে। জর্দা সিগারেটের থেকে আরো মারাত্মক, সিগারেটটা একটু প্রক্রিয়া করি জ্বালাই খায়, এটা তো ডাইরেক্ট খায় একেবারে, দুটাই হারাম, দুটাই কবিরা গুনাহ, এবং এটা মিনাল খাবায়েস। কি খাবার? খবিসি খাবার। আমি একদিন মসজিদে নববীর সম্মানিত একজন শায়েখকে, একজন বড় মুহাদ্দিসকে আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের এখানে মসজিদে নববীর বাইরে যে হাম্মাম আছে ওখানে লেখা আছে যে এখানে ধূমপান নিষেধ, কারণ ফাইন্নাহা মিনাল খাবায়েস, কারণ এটা খবিসদের খাবার। আমি বললাম শায়েখ আমাদের দেশে সম্ভ্রান্ত লোকেরা, ভালো ভালো মানুষেরা খায়, আর আপনারা লিখছেন ফাইন্নাহা মিনাল খাবায়েস, এটা নাকি খবিসদের খাবার, এটা তো মিলল না কথাটা। তো ওই শায়েখ আমাকে বুঝাই দিলেন যে শোনো, যে এইটা কি মিনাল খাবায়েস নাকি মিনাত তৈয়বাত, এটা পরীক্ষা করার জন্য টয়লেটে ঢুকে দেখবা। টয়লেটের মধ্যে কোনোদিন কমলার খোসা পাওয়া যায় না, আঙ্গুরের খোসা পাওয়া যায় না, আপেলের খোসা পাওয়া যায় না, পোলাও বিরিয়ানি ভাতের কোনো কিছু পাওয়া যায় না, পাওয়া যায় কি? এটার ধ্বংসাবশেষ, এটার পিছনের অংশ, গোড়ার অংশ টয়লেটে পাওয়া যায়। কেউ টয়লেটে বসে কোনোদিন ভাত খাইছে দেখছেন? পোলাও খাইছে, বিরিয়ানি খাইছে, আপেল কমলা আঙ্গুর ভালো কোনো ফল খাইছে? খায় না, কিন্তু এটা খায় নি। কেমনে বুঝছেন? টয়লেটে ঢুকে দেখছেন, এটার ধ্বংসাবশেষ, এটার পিছনের গোড়ার অংশ কোথায় পাওয়া যায়? টয়লেটে পাওয়া যায়। তাহলে বোঝা যায় এখানে বসে বসেও খাইছে, তাহলে যে জিনিস টয়লেটে বসে খায় ওই জিনিস মিনাল খাবায়েস, তৈয়বাত জিনিস মানুষ টয়লেটে কোনোদিন খায় না, ভাত খায় না, ভালো জিনিস খায় না, চা খায় না টয়লেটে বসে বসে, কিন্তু টয়লেটে বসে বসে এটা খায়, এই জন্য এটার নাম মিনাল খাবায়েস, এটা খাওয়া যাবে না, এটা এটাও বিজাতীয় কালচার। এইভাবে আমার ভাইয়েরা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে আজকে বিজাতীয় কালচার, মুশরিকি কালচারে গ্রাস করে ফেলছে। এই জন্য আমার ভাইয়েরা আমি সর্বশেষ কথা যেটা বলবো, কবরে কিন্তু উত্তর দিতে হবে ওয়ামা দীনুকা, দীনুকার উত্তর হলো আমার দীন একমাত্র ইসলাম, তাহলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রম ইসলামের ভিতর থেকে নিতে হবে, ইসলামের বাহিরের থেকে, দিনে বাতিল থেকে কিছু নামা যাবে না। এই জন্য আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত জায়গায় যত বিজাতীয় কালচার আছে, মুশরিকি কালচার আছে, সব ছেড়ে আমাকে ইসলামী কালচারে, ইসলামী সংস্কৃতিতে, ইসলামী তরিকায়, ইসলামের সুন্নার মধ্যে ঢুকতে হবে, তাহলে ওয়ামা দীনুকার জবাব ওয়াবিল ইসলামে দীনে আসবে, না হয় আসা সম্ভব না। সারা জীবন বিজাতীয় কালচার, মুশরিকের কালচার ভালো লাগে, আর মরলে এমনি কবরের মধ্যে বলে ফেলবো ওয়াবিল ইসলামে দীনা, এত সহজ বিষয় না। এই বিষয়টা আমার ভাইয়েরা, আমরা সবাই, আমার বোনেরা, সবার মধ্যে আমাদের এই বিজাতীয় কালচার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটা দূর করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতিকে গ্রহণ করার তৌফিক দান করুন। বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আমাদের যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। কারণ ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। মোবাইলের মাধ্যমে, বিভিন্ন আপনার আকাশ সংস্কৃতির মাধ্যমে, ডিশের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাওয়া, বিজাতীয় কালচারে গ্রাস করার মহা বিপদের মধ্যে আছে। 10 নম্বর মহা বিপদ সংকটের ভিতরে আছে। এজন্য আল্লাহর রহমত ছাড়া এবং আমাদেরকে সচেতন না হইলে এই বিপদ থেকে রক্ষা করা কঠিন জিনিস। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে, শিশু কিশোরদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো বিষয় কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে, প্রত্যেকটি বিষয় আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলের ইন্তেজামের জন্য যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকল খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকে এই মসজিদের উন্নয়নের জন্য একটু আগে আমরা দেখছি আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ কিভাবে দান করেছেন, যে 5,000, 10,000, 20,000 আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি অনুরোধ, এই সহযোগিতা অব্যাহত রাখবেন সবসময়, খালি একদিনের জন্য না। কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দেওয়া মানে আল্লাহকে দেওয়া। এই দেশের অসংখ্য মুসলমান আজও মসজিদে না দিয়ে কবরে দে, মাজারে দে, অথচ মসজিদে দেওয়ার নাম তাওহীদ, ওই কবরে দেওয়ার নাম শেরেক। সুতরাং আল্লাহ পাক যার দানকে তাওহীদের জন্য কবুল করবেন তিনি মসজিদে দিবেন। যার দান, যার সদাকা আল্লাহ পাক মসজিদের জন্য, তাওহীদের জন্য কবুল করবে না, সে লক্ষ লক্ষ টাকা দান করবে কিন্তু শেরেকের জন্য দান করবে। এই দেশে দেখবেন অনেক বড় বড় দানশীল আছে, যার টাকা তাওহীদের কাজে লাগে না, শেরেকের কাজে লাগে। দেখবেন শেরেকের প্রোগ্রামের জন্য, শেরেকি কার্যক্রমের জন্য কোটি কোটি টাকা খরচ করে, তাওহীদের জন্য খরচ করা তার সৌভাগ্য হয় না। আলহামদুলিল্লাহ আপনারা মসজিদের জন্য সবসময় সহযোগিতা করবেন। মসজিদে যত বেশি দিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন, আল্লাহর অ্যাকাউন্টে জমা দিলেন, সুবহানাল্লাহ। এবং এটাতে আপনার তাওহীদ মজবুত হবে। আর শুধু টাকা দিলাম মসজিদে জামাতে নামাজ পড়লাম না, তাহলে মসজিদের হক আদায় হবে? আর্থিক সহযোগিতাও থাকবে, শারীরিকভাবে 5 ওয়াক্ত মসজিদে এসে বা জামাত সালাত আদায় করতে হবে, মসজিদের হক। ফজরের সময় উঠতে হবে, ফজরে ঘুমায় থাকা যাবে না, কি বলেন? অনেক মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর মুসল্লি থাকে না, এরকম করা যাবে না। এটাও মসজিদের প্রতি বেয়াদবি, মসজিদের আদাব নষ্ট হয়ে যায় এবং মুনাফিকি ঢুকে ভিতরে। এই জন্য মসজিদে বা জামাত সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই উত্তরপাড়া জামে মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদকে এই এলাকার হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিন। এই মসজিদ কেন্দ্রিক আল্লাহ পাক এই এলাকায় তাওহীদ সুন্নতের প্রসার প্রসার করে দিন। আল্লাহ পাক এই এলাকাকে শিরক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।